أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না, তাই দিবারাতি করে যাব তারি সাধনা। আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না, তাই দিবারাতি করে যাব তারি সাধনা। আমি আল্লাহ ছাড়া আমি যে পাপি, আমি যে পাপি তাই হাত তুলেছি দরবারে তোমার। তুমি যদি মাফ না করো জায়গা নাই আমার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. واتم الحج والعمرة لله، فإن أحصرتم فما استيسر من الهدي، ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله. الله پاک رب العالمین সমস্ত প্রশংসা দিয়ে আল্লাহ পাক আমাদের উপর বিভিন্ন রকমের ইবাদত বندگی ফরজ করেছেন। যেসব ইবাদত বندگی আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সুখী হওয়া, জান্নাত হাসিল করা, জাহান্নাম থেকে নাজাত পাওয়া, এই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলমিন বহু প্রকারের এবাদত বন্দেগি ফরজ করেছেন, যেগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। অন্তরের এবাদত, বাচনিক এবাদত, মুখের এবাদত, কাজের এবাদত, আবার অন্তরের ইবাদত বিভিন্ন রকমের রয়েছে। যেগুলি বাচনিক ইবাদত সেগুলি বিভিন্ন রকমের রয়েছে। ইবাদত যেগুলি কর্মগত ইবাদত, আমলি ইবাদত, সেগুলি বিভিন্ন প্রকার রয়েছে। শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, এগুলি হচ্ছে বিভিন্ন দিক বা বিভিন্ন প্রকরণ ইবাদত বন্দেগীর। যেসব ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন ইসলামে আমাদের জন্য দিয়েছেন, তার একটি হচ্ছে আল্লাহর ঘরের জিয়ারত করা, বাইতুল্লাহ, কাবা ঘরের জিয়ারত করা, কাবা ঘরের হজ করা, কাবা ঘরের উমরা করা। দীর্ঘদিন থেকে আমাদের ভাইরা শুধু উমরার উপরে আলোচনা করতে বলছেন, আর এছাড়াও যেসব ভাইরা এখানে উমরার সার্ভিস চালান, তারাও চান যে তাদের বাসে বিশেষ শুধু উমরার তরিকা সম্পর্কে তারা আলোচনা মানুষের সামনে, যাত্রীদের সামনে পেশ করতে পারে, মদিনার জিয়ারত সম্পর্কে পেশ করতে পারে। তো এই উদ্দেশ্য রেখে আজকে উমরা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। উমরা সম্পর্কে আমাদের আলোচনা অডিওর যুগে আজকে থেকে 12 বছর আগে আমার আলোচনা আছে, সে অডিওর যুগ চলে গেছে। উমরার কথা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। উমরা ফরজ না সুন্নাত শরীয়তে, এই সম্পর্কে আলমায়ে কেরামদের দুটি মত আছে। একদল উমরাকে জীবনে একবার ফরজ বলেছেন হজের মতোই, আর একদল বলেছেন উমরা সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়। তবে অধিকাংশ গবেষক আলামারা, কোরআন সুন্নার অনুসারী আলামারা উমরাকেও হজের মতো ফরজ বলেছেন জীবনে একবার, যেমন হজ জীবনে একবার ফরজ আর বাকি নফল। ঠিক তেমনি উমরাও যারা করেনি আর সামর্থ্য রয়েছে তাদের উপর উমরাও জীবনে একবার ফরজ। এই মতটি হচ্ছে আল্লামা শেখ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহ। উমরার কথা বলছিলাম যে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আয়াত তা পাঠ করেছি সূরা বাকারার আয়াত নম্বর 196। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য সম্পূর্ণ করো, পুরা করো। তোমরা হজ পুরা করো, উমরা পুরো করো, কার জন্য? আল্লাহর জন্য পুরা করো। আল্লাহর জন্য পুরা করো তার মানে দুনিয়ার যেন কোনো গরজ না হয়। দুনিয়ার গরজ হচ্ছে মানুষকে খুশি করা, দুনিয়ার স্বার্থ হাসিল করা, সেটাকে প্রাধান্য দেওয়া। আসলে উমরার গরজ ছিল না, কিন্তু লোকে কি বলবে তাই করা, বা লোকের কাছে সোনাম নেওয়া যে হজ উমরা করে এই লোকটি, এগুলি হচ্ছে দুনিয়ার গরজ। এইরকমই গরজ হচ্ছে যে আপনার আসলে উমরা উদ্দেশ্য নেই, কিন্তু ওখানে গিয়ে আর কিছু করবেন। যেমন অনেকেই এইরকম সফরের মাধ্যমে ব্যবসা করে, ব্যবসাকে যদি এক নম্বরে রাখে তাহলে সেটা তখন লিল্লাহ হবে না, আল্লাহর জন্য হবে না। কিন্তু যদি হজ এবং উমরা এক নম্বরে থাকে তার উদ্দেশ্য, তাকে প্রাধান্য দেয় এবং তার সাথে সাথে সেই সফরে দুনিয়া হাসিল করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে আল্লাহ পাক জায়েজ করেছেন। এই মর্মে সূরা বাকারা থেকে আয়াত রয়েছে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, হজের মৌসুমে তোমাদের কোনো গুনাহ নেই যদি আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা সন্ধান করো। এই জন্য আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে হজে এসে কোনো কিছু কিনে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে পার্সোনাল ব্যবহারের জন্য, নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করলেন তাহলে কি হজে গিয়েছে, দুর্নাম হয়ে যায়, বদনাম হয়ে যায় ওই সব হাজিদের। আসলে এটাও বাড়াবাড়ি। তবে যাতে করে তার নিয়ত উদ্দেশ্য হজ থাকে, ইখলাস থাকে, উমরা থাকে, নিয়ত উদ্দেশ্য ব্যবসা আর হজটা সাইডে, এরকম যেন না হয়। ও আসার আল হায়াত দুনিয়া, পার্থিব জগৎকে যেন প্রেফার না করে, প্রাধান্য না দেয়, দুই নম্বরে থাক, সাইডে থাক, কিন্তু এক নম্বরে থাকবে আখিরাত ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেছেন অন্যান্য বিধানের কথা, ফাইন ওহসের তুম, রাস্তায় গিয়ে যদি বাধা প্রাপ্ত হয়ে যাও, ফামাস্তায় সারমিন আল হাদি, তাহলে যথাসাধ্য কুরবানি করতে হবে। এগুলি মাসালা আজকের আলোচনার বিষয় নয়, সরাসরি আলোচনা করি সংক্ষেপে। প্রথম যে সংক্ষেপে উমরার কাজগুলি কি কি, আল্লাহ পাক উমরা সম্পন্ন করতে বলেছেন, হজ সম্পন্ন করতে বলেছেন। হজ শুরু করে দিলে তা সম্পন্ন করতে হবে, ছাড়তে পারবেন না। এহরামে ঢুকে পড়েছেন, এখন সম্পন্ন করতে হবে, যদিও নফল হজ হয়, শুরু করে দিয়েছেন নফল হইলেও দ্বিতীয়বার তৃতীয়বার তাহলে নফল হজ। উমরা শুরু করে দিয়েছেন, যতক্ষণ শুরু করেননি, আপনি গিয়েছিলেন উমরার উদ্দেশ্যে তায়েফ থেকে, আপনি বিশেষ কোনো কারণে ফিরে চলে আসেন, অসুবিধা নেই। কিন্তু যখন ইহরাম বেঁধে নিয়েছেন, তারপরে হজ হোক আর উমরা হোক, ফরজ হোক অথবা নফল হোক, পুরা করা ফরজ, আর ছাড়তে পারবেন না আপনি। এমন না যে ইহরাম বাঁধা এক ঘন্টা পরে বলছেন না হলো না, খুব এমার্জেন্সি আছে, আমি ফিরে চলে যাব, বা আমি এখান থেকে ফিরে চলে যাব, আবার অন্য সফরে আসবে, চলবে না। আল্লাহ বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পূর্ণ কর। এই আয়াতের অর্থ হচ্ছে উমরার সংক্ষেপে কাজগুলি আপনাদের বলে দিই, যাতে করে যার কাছে বেশি সময় নেই শোনার পড়ার, সে সংক্ষেপে মোটামুটি কাজগুলি জেনে থাকবে, আর বাকি কাজগুলি জেনে সুন্দরভাবে হজবন্দি করতে পারবে। আর যদি নাই জানে তাহলে কমপক্ষে তার একটা নলেজ থাকলো যে এই কাজগুলি করতেই হবে উমরার মধ্যে। প্রথম কাজ, এর মধ্যে বেশ কিছু জিনিস সুন্নত রয়েছে, বেশ কিছু জিনিস ফরজ বা ওয়াজিব রয়েছে, ফরজ ওয়াজিব একই জিনিস, আর কিছু রয়েছে রুকন। রুকন যদি ছুটে যায় হজের অথবা উমরার, আর আজকের বিষয়বস্তু হচ্ছে উমরা, উমরার যদি রুকন ছুটে যায়, এরকম হজের যদি রুকন ছুটে যায়, রুকনটাও ফরজ কিন্তু ওর নাম সূক্ষ্ম ভাষা হচ্ছে রুকন, রুকন যদি ছুটে যায় আর সেটা আর কমপ্লিট করার মতো সময় নেই, তাহলে উমরা হয়নি, হজ হয়নি। হজ উমরার যদি কোনো ওয়াজিব বা ফরজ ছুটে যায়, ওয়াজিব যেটা সেটাই ফরজ কিন্তু সেটা রুকুন নয়, যদি ছুটে যায় সেটা সম্ভব হয় পুরা করা তাহলে পুরা করে নেবে, আর যদি পুরা করার ক্ষেত্র আর না থাকে, সময় না থাকে, তাহলে তার জন্য দম দিতে হবে, কুরবানি দিতে হবে, তাহলে ঘাটতি পূরণ হবে, আর না হলে তা অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি সন্ন্যত সন্ন্যত পালন করা, সন্ন্যত সুতরাং সন্ন্যত যদি ছুটে যায় নেকি কমবে, যত বেশি সন্ন্যত ছেড়ে আসবে তত বেশি নেকি কমবে, হজ অথবা উমরার ক্ষেত্রে, এইরকমই নামাজের ক্ষেত্রে। নামাজের মধ্যে যে রুকনগুলি রয়েছে, যদি কেউ আদায় না করে, যেমন সেজদা আদায় করলো না, একটি সেজদা আদায় করলো না, রুকু আদায় করলো না, তাহলে নামাজ হবে না। আর যদি ওয়াজিবগুলি ছুটে যায় অজান্তে, তাহলে সহজ সেজদা করে ঘাটতি পূরণ করতে হবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে নেকি কমবে। এই বিষয়গুলি জানা থাকলে সুবিধা হবে, যাতে সবগুলিকে আমরা একরকম না মনে করি। প্রথম কাজ হচ্ছে মিকাত থেকে যারা ইহরাম বাঁধবে, মিকাত থেকে যারা ইহরাম বাঁধবে, কারা মিকাত থেকে ইহরাম বাঁধবে? যারা মিকাতের বাইরে আছে, যেমন আমরা মিকাতের বাইরে আছি, তারা মিকাতে গিয়ে ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার পূর্বে গোসল করবে, ফরজ গোসলের মতো, যেমন ফরজ গোসল পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে গুরুত্ব সহকারে গোসল করে, ওই রকম ভাবে সুন্দর করে গোসল করবে। আর যারা মিকাতের ভিতরে আছে, যেমন জেদ্দার লোকেরা মিকাতের ভিতরে আছে, মক্কার লোকেরা মিকাতের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন, এই মিকাতগুলি এই এলাকার লোকদের জন্য বা এই এলাকা দিয়ে যারা আসবে তাদের জন্য, ওয়ালিমান আতা আলাইহিন এবং ওইসব লোকদের জন্য যারা এই মিকাতগুলি হয়ে আগমন করবে, আতা আলাইহিন এগুলি দিয়ে আসবে। মদিনার রাস্তা দিয়ে গেলে জিল হলিফা মিকাত, তায়েফের রাস্তা দিয়ে গেলে সাইল মিকাত, এইভাবে যারা এইসব রাস্তা দিয়ে আসবে তাদের জন্য অথবা ওই এলাকার লোকের জন্য। অমান কানা দুনা জালিক, আর যারা এর ভিতরে আছে মিকাতগুলির ভিতরে, তায়েফ থেকে আরো ভিতরে গিয়ে মক্কার দিকে, মদিনা থেকে মক্কার রাস্তা ভিতর দিয়ে গিয়ে, এরকম যে কোনো মিকাত যেদিক থেকে আসুন, মিকাতের ভিতরে যারা বসবাস করে, যেমন জেদ্দার লোকেরা মিকাতের ভিতরে, জেদ্দা মিকাতের বাইরে নয়, মিকাত ক্রস করে জেদ্দা যেতে হয়। যেদিক থেকে আসেন আপনি, মদিনার দিক থেকে আসেন আর আপনি তায়েফের দিক থেকে যান, তারা কি করবে বলেন দেখি? তারা কি করবে? যেখানে আছে সেখান থেকে, মিনহাইস ইউনশি, যেখানে আছে সেখান থেকে এহরাম করবে, তাহলে সেখানে গোসল করবে। জেদ্দার লোকেরা বাড়ি থেকে গোসল করবে, যারা মিকাতের ভিতরে আছে তারা নিজের বাড়ি থেকে গোসল করবে। মক্কার লোকদের ক্ষেত্রে হজ এবং উমরার এহরামে পার্থক্য আছে, এই বিষয়টি শুনে রাখেন ভালো করে, কারণ এই বিষয়ে অনেক আলেমরাই ভুল করে থাকে। দুটোর ক্ষেত্রে একরকম করে দেয়, মক্কার লোক থেকে এহরাম বাঁধবে, বাড়ি থেকে এহরাম বাঁধবে। বাড়ি থেকে হজ যারা হজ করবে মক্কার লোক, তারা বাড়ি থেকে এহরাম বাঁধবে। আর যারা উমরা করবে তাদেরকে হালাল এরিয়ায় যেতে হবে, হারামের বর্ডারে যেতে হবে, হারামের যে এরিয়া আছে সীমানা আছে সীমানায় যেতে হবে। আর সবচাইতে নিকটতম সীমানা হচ্ছে তানাইম এলাকা, যেটা কাবা ঘর থেকে প্রায় 3 কিলোমিটার বা তার বেশি একটু, হ্যাঁ, মদিনা রাস্তায় গেলে তানিম, যেখানে একটি মসজিদ আছে, যে মসজিদের নাম সাধারণ লোকদের কাছে মসজিদে আয়েশা বলে পরিচিত, কারণ সেখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওমরা করিয়েছিলেন। এই হাদিসটি দলিল, যেহেতু তিনি তখন মক্কায় ছিলেন, আর মক্কা থেকে উমরা করতে হলে তাহলে হালাল এরিয়াতে যেতে হবে, হারামের সীমানে যেতে হবে, মানে হারামের বাইরে যেতে হবে, সেখান থেকে আসতে হবে, যে কোনো দিকে যেতে পারে, জরুরি নয় যে মসজিদ আয়েশা আর তানিমে যেতে হবে, তাইফের দিকে চলে আসুক, জেদ্দার দিক থেকে ওই দিক থেকে আসুক, যেখানে দেখছে যেখানে হুদুদে হারাম শুরু হচ্ছে সেখান থেকে হারাম বাঁধুক, যে কোনো জায়গা থেকে হারাম বাঁধুক, উমরার ক্ষেত্রে তাই না? আর হজের ক্ষেত্রে কি বললাম? যেখানে বাড়ি, মিসপালা লোক মিসপালা থেকে, জি, হিল্টনের লোক হিল্টন থেকে, হ্যাঁ, যারা আশেপাশে ফুটপাথেই থাকছে হজেন, দেখুন কিছু লোকের ওখান থেকে, ওখান থেকে উজুখানা থেকে, ওখানে যে হারামের উজুখানা সেখান থেকে গোসল করে, সেখান থেকে আর পাবে, গোসল করবে, এটা হচ্ছে প্রথম কাজ। গোসল করে সুগন্ধি লাগাবে, কিসে? কাপড়ে না শরীরে? শরীরে সুগন্ধি লাগা, আতর লাগাবে, এহরামের কাপড়ে নয়, এহরামের কাপড়ে আতর লাগানো নিষেধ, কিন্তু শরীরে সুগন্ধি লাগাবে এহরাম করার আগে, মানে নিয়ত করার আগে, লাব্বাইক উমরা, আল্লাহ হাজির হয়ে গেছে উমরার জন্য, এ কথা বলে যে অন্তরে নিয়ত করবে, অন্তরে নিয়ত করার আগে। দুই নম্বর কাজ করবে, এহরামের কাপড় পরবে। এহরামের কাপড় পুরুষদের জন্য কি? একটি লুঙ্গি আর একটি চাদর। লুঙ্গি মানে বাঙালি লুঙ্গি না, বাঙালি লুঙ্গি হচ্ছে সেলাই করা লুঙ্গি, কেরালা লুঙ্গি, বুঝেন, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান লুঙ্গি। দক্ষিণ ভারতের লোকেরা লুঙ্গি খোলা পরে এহরামের কাপড়ের মতো, ওরা সেলাই করে না, সেলাইবিহীন কাপড়, নিচে দেহের নিচের অংশে থাকলে ওর নাম হচ্ছে লুঙ্গি এজার, আরবি ভাষায় আর ওপরের অংশে যেটা থাকে তার নাম হচ্ছে সেলাইবিহীন, ওর নাম হচ্ছে রেদা মানে চাদর। এই দুটো কাপড় থাকবে। মহিলাদের জন্য বিশেষ কাপড় লাগবে, সাদা ওড়না বা সবুজ ওড়না, আর একবারে বেঁধে রাখতে হবে এখানে চেহারা খোলা, এরকম না, এসব বানাওয়াত কথা। এসব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের যারা শরীয়ত জানে না, উমরা জানে না, হজ জানে না, বিধিবিধান জানে না, আর আসে চেহারা এইভাবে বেঁধে নিয়েছে, আর বেঁধে বিশেষ একটা কাপড় ওপর দিকে নিচে যা থাকবে তাই থাক, বিশেষ রঙে সাদা হোক অথবা সবুজ হোক, জানে সাদাই বেশি ব্যবহার করে সম্ভবত। এইগুলি এহরামের কাপড় নেয়। মহিলাদের যে কোনো লেবাসে এহরাম চলবে, যে কোনো পোশাকে এহরাম চলবে। কি চলবে না ওই অবস্থায়, শুধু তাদের হ্যাঁ চেহারায় নেকাব বাঁধা চলবে না। নেকাব কাকে বলে এটা আমি অনেক আলেমদের সাথে রাস্তায় দেখা হয়েছে, মিকাতে আর নেকাব বাঁধিয়ে বসে আছে নিজের স্ত্রীর, অথচ আলেম জানেন না, কারণ ওর একটা সংশয় যে এত লোকের ভিড় ভরে আমি আমার স্ত্রীর চেহারা কি করে খোলা থাকবে। আজ এহরামের আগে যে অবস্থায় বাঁধা ছিল ওইরকমই বেঁধে রাখে, যেটা নিষেধ। ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমা, এহরামকারিনী মহিলা নিকাব ব্যবহার করে। নাকাব মানে ছিদ্র, চোখের ওপর দুটো ছিদ্র থাকে অথবা একটাই ছিদ্র থাকে যাতে দুটো চোখ দিয়ে দেখতে পারে, চোখ খোলা থাকে, এর নাম হচ্ছে নিকাব। এই ফাটল বিশিষ্ট নিকাব ব্যবহার করতে পারবে না। এই বিষয়টি বুঝে নিলে সাধারণ লোকদেরও ক্লিয়ার হয়ে যাবে আর আলেমদেরও ক্লিয়ার হয়ে যাবে। এটা নিষেধ করেছেন বিকেম সাল্লাহ সাল্লাম। অপর পুরুষ থাকলে চেহারা ঢাকতে পারবে না, এর মানে না। আর একদল করে কি, একদল তো যারা পরিষ্কার দিনদার তারা এই নিষিদ্ধ কাজ নিকাব বেঁধে রাখে, হ্যাঁ স্ত্রীদের মা বোনদের, কারণ চেহারা খোলা যাবে না, সবসময় পুরুষ লোকের আছে অন্য। আর একদল এই ক্ষেত্রে যেহেতু শিথিল গাফিল, তারা এহরাম করতে গিয়ে মেকাতে পৌঁছিলে বা এহরাম বাঁধলে মহিলারা চেহারা খুলে ফেলে, তার আগে নিকাব লাগানো ছিল, ঢাকা ছিল, আর যেহেতু নিকাব চলবে না জানে চেহারা খুলে ফেলে। দুটোই ভুল, দুটোই ভুল। তাহলে সহি কি সহি হচ্ছে যে অপর পুরুষ থাকলে চেহারা ঢাকতে হবে, কিন্তু এই ফাটল বিশিষ্ট নিকাব দিয়ে নয়, বরং খেমার দিয়ে, ওড়না দিয়ে, হ্যাঁ পাতলা ওড়না ওপর থেকে, মাথার ওপর থেকে ঝুলিয়ে নেবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহি বুখারীতে হাদিস রয়েছে, সাদালাত ইহদানা জিলবাবাহা, আমাদের মহিলারা তাদের জিলবাব মানে ওড়না ঝুলিয়ে নিত, লটকে নিতে হবে, তাহলে পর্দাও হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ করেছেন সেটাও আদায় হবে। ফাটল বিশিষ্ট নিকাব ব্যবহার করে এর অবস্থায় চলবে না। তিন নম্বরে অন্তরে নিয়ত করবে, অন্তরে নিয়ত করে, নিয়ত কোথায় করে, অন্তরে নিয়ত করে। মুখে উচ্চারণ করা বিদাত নামাজের ক্ষেত্রেও, রোজার ক্ষেত্রেও, হজের ক্ষেত্রেও, উমরার ক্ষেত্রে, এর নাম নিয়ত নাই। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। নিয়ত মানে এমনকি হানাফিদের বড় বড় আলামারা রশিদ আহমদ গাঙ্গুহি পর্যন্ত তার কিতাবে লিখেছেন যে আন্নিয়াতুহু আজিমাতুল কলব, আনোয়ার শাহ কাশ্মীরি তাদের বড় আলেম একজন দেওবন্দির, তিনি লিখেছেন বুখারীর ভাষ্যে যে আন্নিয়াতুহু আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে কলবের হৃদয়ের সংকল্পের নাম। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের উপমহাদেশের হানাফিরা তাদের গবেষক আলেমদের কথা মানে না, তারা ওই ফুটপাতি আলেমদের ফতোয়া মানে, নিয়ত পড়া নয় পড়া। তাদের যারা গবেষক অভিজ্ঞ আলেম তাদের কথা আর খোঁজ খবরই নেই তাদের কাছে, তাদের কাছে ওই ফুটপাতে কেনা সিস্টেম আছে, ভালো দোকানে কিনবে না। কোরআনে মাহাদিস থেকে যারা কোরআনে মাহাদিসের কথা বলেছে তাদের কাছ থেকে নিতে হবে। অন্তরে নিয়ত করে উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে, শুধু যেহেতু উমরা করছেন না হজ করছেন, হজ করছেন তো হজে টেরান না তামাত্তু না ইফরাদ, এই নির্ধারণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত জবান দ্বারা সেটা নিয়ত নয়। এই জন্য নাওয়াইতুল উমরা তা বলা যায়জ নাই, নাওয়াইতুল হাজ্জা বলা যায়জ নাই। নবী সাল হাদিসে কি আছে, অন্তরে নিয়ত করার পর বলবে লাব্বাইক উমরা, আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে, লাব্বাইক হাজ্জান হজ যদি হয়, যদি হজে তামাত্তু হয় তো লাব্বাইক উমরাতান প্রথম, তারপরে যখন হজ শুরু হবে 8 তারিখে তখন হাজ্জান, যদি হজে ইফরাদ হয় তো শুধু হাজ্জান বলবে, হজে কেরান যদি হয় দুটোকে একসাথে মিলিয়ে নিয়ত লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, এইভাবে। কিন্তু নিয়ত অন্তরে হবে, আর তারপরে তালবিয়া শুরু করবে। তালবিয়া লাব্বাইক বলার যে বিশিষ্ট বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, তার নাম হচ্ছে তালবিয়া। এবং এই তালবিয়া শুরু করবে ইহরামে প্রবেশ করা থেকে আর শেষ করবে কখন, কে বলেন দেখি? বাইতুল্লাহ পৌঁছে যখন তাওয়াফ শুরু করবে তখন থেমে যাবে। তাওয়াফ শুরু করার পরে আর তালবিয়া পাঠ করবে না। তালবিয়া সবার জানা আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এছাড়া আবদুল্লাহ বিন উমর থেকে কিছু অতিরিক্ত বাক্য রয়েছে, সেগুলি পড়া যেতে পারে, কিন্তু বানিয়ে আর নিজে থেকে কোনো বাক্য পড়বে না। নবী সাল্লাম থেকে যা প্রমাণিত, সাহাবি থেকে যা প্রমাণিত, তাতে ক্ষান্ত হবে। তারপরে মক্কা পৌঁছে রাস্তায় বেশি বেশি তালবিয়া করতে থাকে। মক্কায় পৌঁছে প্রথম কাজ কি করবে? বাইতুল্লাহর তওয়াফ করবে। সাত চক্কর হাজরে আসওয়াদ থেকে শুরু করবে, কাবা ঘরকে বাম দিকে রেখে, এবং হাজরে আসওয়াদে এসে আবার এক চক্কর হবে। এই হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ। এটি হচ্ছে উমরার ফরজ রুকুন। যখন সাত চক্কর শেষ, সাত চক্কর মানে হচ্ছে তওয়াফ, দুই চক্কর তিন চক্করের নাম তওয়াফ নাই, এটা মনে রাখবেন ভালো করে। কারণ অনেকে মনে করে দু তিন চক্কর দিলাম এটাও তো একটা তওয়াফ হলো, যাকে নেকি হইলো আর করতে পারলাম না, হয়তো নেকি পেয়ে গেল, না কোনো নেকি না। যেমন আপনি এক রেখাত নামাজ পড়ে ছেড়ে দেন তো কাজ হবে? হ্যাঁ, ইল্লা বেতর, বেতর এক রেখাত আছে, দেড় রেখাত নামাজ পড়ে যদি ছেড়ে দেন তো হবে? ওই রকমই কেউ যদি পাঁচ চক্কর চার চক্কর করলো আর মনে করলো যে আমি তো করলাম যতটা পারলাম করলাম, আর ভালো লাগছে না, বা হয়তো তার আমার সাথী চলে যাচ্ছে, চলে টান দি, এর নাম তওয়াফ নাই। তওয়াফ মানে হচ্ছে সাত চক্কর, সাতটি চক্কর হবে তো একটা তওয়াফ হবে। তারপরে সুন্নত হচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রেখাত নামাজ পড়া। মাকামে ইব্রাহিমের পিছনে আল্লাহ কোরআনে কারিমের সূরায়ে বাকারা ইরশাদ করেছেন কি আতাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা গ্রহণ করো মাকামে ইব্রাহিমে সালাতের স্থান। এই তওয়াফ সংক্ষেপে আমি বলে যাচ্ছি। তওয়াফ করার পরে নবী সাল্লাম জমজমের পানি পান করেছেন, যদি সম্ভব হয় তো জমজমের পানি পান করে নেবে। তারপরে সাফা মারওয়ার উদ্দেশ্যে যাবে, আর গিয়ে সাফা মারওয়ার সাই করবে, সেখানেও সাত চক্কর। শুরু হবে কোথা থেকে? যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস রয়েছে, নাবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, আমরা শুরু করব যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন। আর একটা হাদিস রয়েছে যে ইবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, কেউ পড়েছেন আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন, বা আমি শুরু করছি যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে যেখান থেকে শুরু করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহর এই দুটি নিদর্শন। জি সংক্ষেপে বলছি, তওয়াফের মধ্যে যে এই সুন্নতগুলি আছে সময় পেলে বলছি। আমি আগে বলেছি, আগে সংক্ষেপে বয়ান করি, তারপরে তখন বিস্তারিত বলবো কিছু। মাকাম ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়বে যদি সম্ভব হয়, আর যদি ভিড় থাকে যে কোনো জায়গায় নামাজ পড়লেই চলবে। এই দুই রাকাত নামাজ পড়ার পরে চলে যাবে সাফা মারওয়ায়, সাফা মারওয়ায় বললাম সাফা থেকে শুরু করবে, আর মারওয়াতে গিয়ে এক চক্কর হবে, মারওয়া থেকে আবার সাফা আসবে আর এক চক্কর হবে। এরকমটা করবেন না, যেমন অনেক লোকেরা করে, কি করে? সাফা মারওয়া আসা যাওয়া দিয়ে একটা, হ্যাঁ, দিয়ে একবারে চোদ্দ চক্কর দিয়ে ফেলে। তাহলে শেষ হবে কোথায়? শুরু হলো সাফাই, শেষ হবে কোথায়? মারওয়ায় শেষ হয়ে যাবে। তারপরে কাজ বাকি আছে আর, হ্যাঁ, মাথা মুন্ডন করা পুরুষদের জন্য অথবা চুল ছোট করা, আর মহিলাদের জন্য শুধু অল্প করে চুল ছোট করা। এর মাধ্যমে উমরা আপনার হয়ে গেল। এ হচ্ছে উমরা সংক্ষেপ। এর মধ্যে বেশ কিছু জিনিস সুন্নত রয়েছে, সেগুলি ছুটে গেছে। এখন আপনাদের সামনে রুকুন থেকে শুরু করি। উমরার রুকুন কয়টি, মানে এমন ফরজ যেগুলি উমরাতে গিয়ে ছুটে গেলে বা যেগুলির একটি ছুটে গেলে উমরা হবেই না, হ্যাঁ, কি কি বলতে পারেন? হ্যাঁ, কি প্রথম বলেন? এহরাম বাধা। এহরাম বাধা মানে কি? অনেকে এহরাম বাধা মানে মনে করে কি সাদা কাপড় পরলে এহরাম বাঁধা হয়ে যায়। আপনি যদি বাড়িতে এহরামের হজমরা করে আসার পরে কাপড়টা বেকার পড়ে আছে, যদি বাড়িতে পরেন সাদা কাপড়, তাহলে কি এহরাম বাঁধা নাকি? হ্যাঁ, মেকাতে সাদা কাপড় পরলে এহরাম বাঁধা হয়ে যায়। হ্যাঁ, এহরাম বাঁধা মানে দুখুল ফি নসুক, নসুক হল উমরা তাবিল হজ। এহরাম মানে হচ্ছে উমরা অথবা হজের ইবাদতে প্রবেশ করা, অন্তর থেকে নিয়ত করে আপনি প্রবেশ করলেন, এমন কি কোনো বাধার কারণে হয় আপনার কাছে এহরামের কাপড় নেই, সেলাইবিহীন কাপড় নেই, অথবা অনেকে পুলিশ থেকে বাঁচার জন্য এই হজের মৌসুমে সেলাই করা জামা কাপড় পরে আছে, এহরামের কাপড় পরলে ভিড় ঢুকতে দেবে না, অন্তরে নিয়ত করলো লাভবাই কোমরা বললো আর ঢুকে পড়লো, চেক পোস্ট পার হওয়ার পরে তখন বলছে ওমরা হয়ে যাবে, হজ হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে। সে এহরামে নিষিদ্ধ কাজ করলো, সেলাই করা কাপড় পরলো, গুনাহগার হবে। তাহলে বোঝা গেল যে সাদা কাপড় পরার নাম এহরাম করা নয়, সেলাইবিহীন কাপড় পরার নাম এহরাম করা নয়। সাদা কাপড় পরা, শুনে রাখেন, সাদা কাপড় পরা হচ্ছে সুন্নাত, সাদা কাপড় পরা হচ্ছে। তাহলে রঙিন কাপড়েও ওমরা হজ হবে, কিন্তু উত্তম হচ্ছে সাদা কাপড়, আর সেলাইবিহীন কাপড় পরা আবশ্যক, কারণ সেলাই করা কাপড় পরা এহরামের অবস্থায় নিষিদ্ধ, সেই জন্য নিষিদ্ধ কাল ছাড়া ফরজ, এই জন্য ফরজ। সেটা এহরাম করা মানে এবাদতের নিয়তে যে আমি এখন উমরায় প্রবেশ করছি, এটা হচ্ছে আপনার এহরাম করা। আর দ্বিতীয় রুকুন হচ্ছে বাইতুল্লাহ তওয়াফ করা, তৃতীয় রুকুন হচ্ছে সফর সাই করা। তাহলে এই তিনটির কোন একটি যদি না করে, কেউ প্রথম নিয়ত করেনি, এমনি যাচ্ছি আব্বা এসে দেখা করতে যাব, বা আমার কোনো বন্ধুর সাথে দেখা করে কাজকর্মে আমি ডিউটিতে যাচ্ছি মক্কা, তাহলে সে নিয়তি করেনি, আর তারপরে দেখলো যে আমার সাথী সঙ্গীরা তো অফ করছে, আমি ওর সাথে তো অফ করলাম, সফা মারা সাই করলাম, মাথা চুলো কাটলাম, উমরা হবে? কেন নিয়ত করেনি, নিয়ত করেছে কিন্তু বাইতুল্লাহ কাবা ঘরে তো অফ করলো না, তাহলে উমরা হবে? হবে না। নিয়ত করেছে বাইতুল্লাহ তো অফ করে সাফা মারা সাই ছেড়ে দিয়ে চলে এসছে, তাহলে উমরা হবে না, কারণ এই তিনটি হচ্ছে উমরার রুকন ফরজ, যার একটি ছুটে গেলে উমরা হয় না। উমরার ওয়াজিব বা ফরজ রুকুন নাই, যেগুলি ছুটলে গুনাহগার হবে।